আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজ কা সবক সুন লিজিয়ে, সবক নম্বর 1169। কোই ভি খৌফ হো, পুলিশ ওয়ালো কা ডর হো, হুকুমত কা ডর হো, কিসি ভি কিসম কি কোই ঘবরাহট হো, কোই পরেশানি হো, তো ইয়ে দুয়া জো মে বতা রাহা হুঁ ও পড়িয়ে। ইয়ে কোই বাপু কা নুসখা নহি হে, বলকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বতাই হুই দুয়া হে। আব সুনিয়ে হাদিস, হজরত আবু সাঈদ খুদরি রদি আল্লাহ তাআলা আনহু ফরমাতে হ্যায় কে গজওয়ে খন্দক কে দিন হাম লোগো নে আরজ কিয়া, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়া ইস মৌকে পর পড়নে কে লিয়ে কোই দুয়া হ্যায় জিসে হাম পড়ে, কিউকে কলেজে মুহ কো আ চুকে হ্যায়, ইয়ানে সখত ঘবরাহট কা হাল হ্যায়, ডর হ্যায়, পতা নেই কিয়া হোগা, দুশমন কিয়া করেগা। তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইরশাদ ফরমায়া, হ্যাঁ হ্যাঁ, মে এক দুয়া বাতাতা হুঁ, উসে পড়ো। চুনাচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে দুয়া সিখাই, পড়িয়ে আপ মেরে সাথ। আল্লাহুম্মা স্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। ফির সে এক মর্তবা ওর পড় লিজিয়ে, আল্লাহুম্মা স্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। তরজমা ভি পড় লিজিয়ে মেরে সাথ, ইয়া আল্লাহ, দুশমন কে মুকাবলে মে জো হামারি কমজোরিয়া হ্যায় উন পর পর্দা ডাল দিজিয়ে, ওর হামে খৌফ কি চিজো সে আমন আতা ফরমা দিজিয়ে। হজরত আবু সাঈদ খুদরি রদি আল্লাহ তাআলা নু ফরমাতে হ্যায় কে হামনে ইয়ে দুয়া পড়নি শুরু কর দি, জিসকি বরকত সে আল্লাহ তাআলা নে সখত হাওয়া ভেজ কর দুশমনো কে চেহরো কো ফের দিয়া, ওর ইউ আল্লাহ তাআলা নে উনকো হাওয়া কে জরিয়ে শিকস্ত দে দি। ইয়ে হাদিস মুসনাদ আহমদ মে। আলহামদুলিল্লাহ, ইয়ে হাদিস মুসনাদ আহমদ মে হ্যায়। বস ইয়ে মানে আপকো বতা দিয়া, কোই ভি পরেশানি হো, কোই ভি উলঝন হো, কবি পুলিশ ওয়ালে পরেশান করতে হ্যায়, কবি জো হ্যায় জজ পরেশান করতা হ্যায়, কবি জো হ্যায় কোই কোই ভি ঘবরাহট আতি আদমিকে জিন্দেগি কে অন্দর উলটফের হতা রহতা হ্যায়, ইয়ে দুয়া পড়নি শুরু কর দো। ইয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা বাতায়া হুয়া নুসখা হ্যায়, পরেশানি কে ওয়াক্ত মে ইয়ে দুয়া পড়নে সে পরেশানিয়া দূর হতি হ্যায়, ওর আল্লাহ তাআলা হামারে আয়বো কে উপর পর্দা ভি ডাল দেতা হ্যায়। আল্লাহ তাআলা হর ফর্দ উম্মত কি দুনিয়াবী লাইন কি সারি পরেশানিয়ো কো আল্লাহ তাআলা দূর ফরমায়ে। আমিন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।